এবাদি বারণ ওবাদি কারণ সরকারি খুন আইন সিদ্ধ যৌথ বাহিনী রাষ্ট্র কাহিনী রাষ্ট্র মানে অপাত বিদ্ধ এবাদি বারণ ওবাদি কারণ সরকারি খুন আইন সিদ্ধ যৌথ বাহিনী রাষ্ট্র কাহিনী রাষ্ট্র মানে অপাত বিদ্ধ মাও যদি নাও হবে গ্রেপ্তার মেড ইন চায়না বাজারে চলছে সিপিআই মাও নিষিদ্ধ তবু এদেশ প্রদেশ বন্ধ বলছে ঝাঁকমা ছেলেটা বলেছিল মাও পড়েছেন মার্কস বহু ব্যাখ্যার তার কাছে মার্কস মানে একটাই বিদ্রোহে আছে ধ্রুব অধিকার কতটুকু আর পড়তে পেরেছি ঝাঁকমা ছেলেটা ঢাকায় থাকে কি করে জানবে ছেলেটা আমার সুমনের গান গাইছে তাকে ঝাঁকমা ছেলেটা বলেছিল মাও পড়েছেন মার্কস বহু ব্যাখ্যা তার কাছে মার্কস মানে একটাই বিদ্রোহে আছে ধ্রুব অধিকার বিদ্রোহ করো ছেলেরা আমার মেয়েরা আমার বিদ্রোহিনী নিশানের রং যা ইচ্ছে হোক ভাবনায় হোক স্রোতশীলী বিদ্রোহ করো ছেলেরা আমার মেয়েরা আমার বিদ্রোহিনী নিশানের রং যা ইচ্ছে হোক ভাবনায় হোক স্রোতশীলী স্রোতের মতোই বই ছলে গান থামে না কোথাও এই জীবনে তুমিও থেমো না প্রেমিকা আমার গায়ে বিদ্রোহ মহুয়া বনে স্রোতের মতোই বই চলে গান থামে না কোথাও এই জীবনে তুমিও থেমো না প্রেমিকা আমার গায়ে বিদ্রোহ মহুয়া বনে।